بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু سأل سائل بعذاب واقع للكافرين ليس له دافع এক ব্যক্তি চাইল সেই আযাব সংঘটিত হোক যা অবধারিত কাফিরদের জন্য যার প্রতিরোধকারী কেউ নেই من الله ذي المعارج تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة فاصبر صبرا جميلا تا আসবে আল্লাহর পক্ষ থেকে যিনি সমুন্নত মর্তবার অধিকারী ফেরেশতাগণ এবং রূহ আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হয় এমন এক দিনে যার পরিমাণ 50,000 বছর অতএব আপনি উত্তম সবর করুন إنهم يرونه بعيدا ونراه قريبا يوم تكون السماء كالمهل ترى এই আযাবকে সুদূর পরাহত মনে করে আর আমি একে আসন্ন দেখছি সেদিন আকাশ হবে গলিত তামার মতো وتكون الجبال كالعهن ولا يسأل حميم حميما يبصرونهم ويود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجيه ابن পর্বত সমূহ হবে রঙিন পশমের মতো বন্ধু বন্ধুর খবর নিবে না যদিও একে অপরকে দেখতে পাবে সেদিন গুনাহগার ব্যক্তি মুক্তিপণ স্বরূপ দিতে চাইবে তার সন্তান সন্ততিকে তার স্ত্রীকে তার ভ্রাতাকে তার গোষ্ঠীকে যারা তাকে আশ্রয় দিত এবং পৃথিবীর সব কিছুকে অতঃপর নিজেকে রক্ষা করতে চাইবে কখনই নয় নিশ্চয়ই এটা লেলিহান অগ্নি যা চামড়া তুলে দিবে সেই ব্যক্তিকে ডাকবে যে সত্যের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছিল ও বিমুখ হয়েছিল সম্পদ পুঞ্জীভূত করেছিল অতঃপর আগলিয়ে রেখেছিল মানুষ তো সৃজিত হয়েছে ভীরু রূপে إذا مسه الشر جزوعا وإذا مسه الخير منوعا إلا المصلين যখন তাকে অনিষ্ট স্পর্শ করে তখন সে হাহুতাশ করে আর যখন কল্যাণ প্রাপ্ত হয় তখন কৃপণ হয়ে যায় তবে তারা স্বতন্ত্র যারা নামাজ আদায়কারী الذين هم على صلاتهم دائمون والذين في أموالهم حق معلوم للسائل والمحروم والذين يصدقون بيوم الدين والذين هم من عذاب ربهم مشفقون جرى تدر نماز شربخن قائم থাকে এবং যাদের ধন সম্পদে নির্ধারিত হক আছে যাচাকারী ও বঞ্চিতদের এবং যারা প্রতিফল দিবসকে সত্য বলে বিশ্বাস করে এবং যারা তাদের পালনকর্তার শাস্তি সম্পর্কে ভীত কম্পিত فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون নিশ্চয়ই তাদের পালনকর্তার শাস্তি থেকে নিঃশঙ্ক থাকা যায় না এবং যারা তাদের যৌন অঙ্গকে সংযত রাখে কিন্তু তাদের স্ত্রী অথবা মালিকানাভুক্ত দাসীদের বেলায় তিরস্কৃত হবে না অতএব যারা এদের ছাড়া অন্যকে কামনা করে তারাই সীমালঙ্ঘনকারী والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم بشهاداتهم قائمون والذين هم على صلاتهم يحافظون أولئك في جنات مكرمون এবং যারা তাদের আমানত ও অঙ্গীকার রক্ষা করে